بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر বরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। وَلَقَدْ جَاءَهُمْ مِنَ الْأَنْبَاءِ مَا فِيهِ مُزْدَجَرُ তারা মিথ্যা আরোপ করছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। তাদের কাছে এমন সংবাদ এসে গেছে যাতে সাবধান বানিয়ে রয়েছে। حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোনো উপকারে আসে না। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন, যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক অপ্রিয় পরিণামের দিকে। খুশ্যান আবসারুহুম ইখরুজুন মিনাল আজদাথ কান্নাহুম জারাদুম মুনতাশির মুহতিইন ইলা আদ-দাঈ ইয়াকুলুল কাফিরুন হাযা ইয়াউমুন আসির كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সদৃশ। তারা আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফিররা বলবে, এটা কঠিন দিন। তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিল, এ তো উন্মাদ। তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল। وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বলল, আমি অক্ষম, অতএব তুমি প্রতিবিধান করো। তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকল্পিত কাজে। وَحَمَلْنَاهُ عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِّمَن كَانَ كُفِرَ আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে যা চলত আমার দৃষ্টির সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُدَّكِرٍ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ আমি একে এক নিদর্শন রূপে রেখে দিয়েছি, অতএব কোন চিন্তাশীল আছে কি? কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোন চিন্তাশীল আছে কি? كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر আজ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু এক চিরাচরিত অশুভ দিনে তা মানুষকে উৎখাত করছিল যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কাণ্ড অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرْ আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرْ فَقَالُوا أَبَشَرًا مِنَّا وَاحِدًا نَتَّبِعُهُ সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল তারা বলেছিল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব তবে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত রূপে গণ্য হব আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল করা হয়েছে বরং সে একজন মিথ্যাবাদী দাম্ভিক এখন আগামী কল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী দাম্ভিক وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُحْتَضَرٍ আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব অতএব তাদের প্রতি লক্ষ্য রাখো এবং সবর করো এবং তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল সে তাকে ধরল এবং বধ করল অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখা পল্লব নির্মিত দলিত খোঁয়াড়ের ন্যায় ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি অতএব কোন চিন্তাশীল আছে কি লুত সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যা আরোপ করেছিল إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণি বায়ু কিন্তু লুত পরিবারের উপর নয় আমি তাদেরকে রাতের শেষ প্রহরে উদ্ধার করেছিলাম আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ যারা কৃতজ্ঞতা স্বীকার করে আমি তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি লুত তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাক বিতণ্ডা করেছিল ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر ترى লুত আলাইহিস সালামের কাছে তার মেহমানদেরকে দাবি করেছিল, তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম, অতএব আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণী। তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল। অতএব আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন করো, আমি কোরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন চিন্তাশীল আছে কি? ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر ফিরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল, তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যা আরোপ করেছিল, অতঃপর আমি পরাভূতকারী পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম। أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ, না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাব সমূহে, না তারা বলে যে আমরা এক অপরাজয় দল। سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر এ দল তো সত্তরই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে, বরং কিয়ামত তাদের প্রতিষ্ঠিত সময় এবং কিয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত, যেদিন তাদেরকে মুখ ছেঁচড়িয়ে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন করো। ইন্না কুল্ল শাইইন খলাকনাহু বিকদর ওয়ামা আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি, আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো, আমি তোমাদের সমমানা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব কোন চিন্তাশীল আছে কি? وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٍ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُقْتَدِرٍ তারা যা কিছু করেছে সবই আমল নামায় লিপিবদ্ধ আছে, ছোট ও বড় সবই লিপিবদ্ধ। আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নিচ্ছরিণীতে, যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।